الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. قال المؤلف رحمه الله: ثناء الناس على الميت. شيخ ناصر بن الطبالي قلت: ثناء الناس على الميت مرجلي مراجع أبلوكم تطقصهم تطقويا. Bunlar bununla kuruyor. Ve öyle kuruyor. Meyyitir cunlu lübdüne kosunsa bununla kuruyor. Ve hoca şirunam. Tatlar lübdünün hadis. Eğer kuruyor bulsun. وَالثَّنَاءُ بِالْخَيْرِ عَلَى الْمَيِّتِ مِنْ جَمْعٍ مِنَ الْمُسْلِمِينَ الصَّادِقِينَ أقلهم إثنان من جيرانه العارفين به من ذوي الصلاح والعلم موجب له الجنة. سبحان الله. جدي كتشن كوك مسلمان بالو لك شاط لك صالح لك لتو بكتير بنغان رون لكرن رسون شكرن أردي سنك بلجن كون كوك دويجن বিশেষ করে তার প্রতিবেশী প্রতিবেশী যারা এদের মধ্য থেকে নেক লোক ভালো লোক শরীয়তের ইলিম রাখে তাকে যারা চিনে এদের মধ্য থেকে যদি দুইজন মানুষ এর থেকে যত বেশি হইল তত ফজিলত তার গুণগান বর্ণনা করে তাহলে এই অবস্থায় জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এক্ষেত্রে কয়েকটি হাদিস। প্রথম নম্বর উল্লেখ করছে আন আনাস রাদিয়াল্লাহু আনহু قال مر على النبي صلى الله عليه وسلم بجنازة فأثني عليها خيرا وتتابعت الألسن بالخير فقالوا كان ما علمنا يحب الله ورسوله. الله رسول صلى الله عليه وسلم اجل موسى تين صحابه اكرام شنن ويشم اي اكتي جنازة لي جواهد شنو بلاس لبن بخور كرن لي جاتشن তো লোকজন এই লাশ দেখে নিজ ব্যক্তিকে দেখে সবাই প্রশংসা বর্ণনা করতে থাকলো। ভালো প্রশংসা, গুণগান, মাশাআল্লাহ, এই লোকটি খুব ভালো ছিল। সবাই একজন আরেকজন বলছে লোকটি খুব ভালো ছিল। আর বলতে থাকলেন আমাদের জানা মতে ও আল্লাহ আর আল্লাহ রাসূলকে ভালোবাসে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আসল জিনিস। ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ সবচেয়ে বড় জিনিস এটা, যে আল্লাহকে ভালো পায়, মাশাআল্লাহ, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো পায় অবশ্যই তাকে আল্লাহ ভালো পাবে আর তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো পাবে। এবারে কেউ যদি আল্লাহকে ভালো পায়, বাস্তবে যদি ভালো পায়, তাহলে আল্লাহর দিনে মানবে কিনা খেয়াল রাখতে হবে। আপনি বললেন আমি আল্লাহকে ভালো পাই, কিন্তু আল্লাহ দিদান মানলেন না, তাহলে কিরকম করে ভালো পাই? আপনি বললেন আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো পাই, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মানেন না। ইলম অর্জন করেছেন, জানেন, জ্ঞান আছে, এটা সুন্নাহ, তবু আপনি আমল করেন না, তাহলে কিরকম আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো পাবেন? এরকম বলে কিনা অনেক লোক জানে হাদিস বলে এটাও সুন্নত জানে, কিন্তু কিন্তু বলে আসে আল্লাহ আমাদের হেদায়াত দিন, বুঝার তৌফিক দিন। হাদিস এসে গেছে আর কারো কথা চলে না, নবীর সুন্নাহ এসে গেছে আর কারোর কথা চলে না, সল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাখতে হবে। আচ্ছা আল্লাহ রাসূলকে সবার আমি বলেছি হওয়ার আগে তো কেউ কেউ বলে তোমরা আল্লাহকে রাখে রাখো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ তো আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আগে রাখো, কার নির্দেশে? আল্লাহর নির্দেশে। এই কোন কিছুকে অগ্রগণ্য করবে না, সবার আগে রাখবে আল্লাহকে আর আল্লাহ রাসূলকে, আল্লাহ কিতাবকে, হাযা কুরআন আল কারীম, আর কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহ। আচ্ছা ওই ব্যক্তির ব্যক্তি বললেন আমাদের জানাবো যাবে ওই লোকটি কিন্তু আল্লাহ আর তার রাসূলকে ভালোবাসত। আল্লাহ রাসূল কি বললেন? বলছেন ওয়াজাবাত ওয়াজাবাত ওয়াজাবাত, বললেন ওয়াজিব হয়ে গেছে ওয়াজিব হয়ে গেছে ওয়াজিব হয়ে গেছে। কয়বার বললেন? তিনবার। এটা বুঝে যায় দোয়া যখন করবেন দোয়া করবেন তিনবার শুননা, এইটা যদি সংবাদ অন্যদিকে দোয়া হতে পারে। ওয়াজাবাত ওয়াজাবাত ওয়াজাবাত, তারপরে আরেকটা জানাজা নিয়ে যাওয়া হচ্ছিল ফাউসনি আলিহা সবাব, মানে লোকজন তার সম্পর্কে তার প্রশংসা বর্ণনা করছে, তার খারাপ দিকটা তুলে ধরছে। তাহলে বুঝে গেল সানাসদের দোহা শুধু কল্যাণের ক্ষেত্রে হয় না, অকল্যাণের ক্ষেত্রে হয়। আগে ওই লোকটির ব্যাপারে বলছেন বহুষ্ণি আলী আশাই হন, আর এখানে কি বহুষ্ণি আলী হন খারাপ দিকটি মানুষ তুলে ধরছে বারবার, তার মানে লোকটি খারাপ ছিল। আল্লাহ দিনের ব্যাপারে একটি প্রথমই না খারাপ ছিল। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন ওয়াজাবাত ওয়াজাবাত আগের মতোই ওয়াজিব হয়ে গেছে ওয়াজিব হয়ে গেছে ওয়াজিব হয়ে গেছে। আচ্ছা ওয়াজিব শুধু আমরা তো সবাই মুসলমান আলহামদুলিল্লাহ, ওয়াজিবের অর্থ করতে হবে না, নতুন মুসলিম তাকে বলতে হবে প্রত্যেক। আমাদের এখানে একটা ইন্ডিয়ান বঙ্গালী মেদিনীপুরের সে ইসলাম কবুল করেছে, ওই সময় নিয়মিত আসে পড়তে, কয়েকদিন হয়েছে এক সপ্তাহ, সেদিন শোনাচ্ছে সুবহানাল্লাহ। সে পড়ে আর আমি কিছু কিছু বলে দিই আর ছাত্ররাও পড়ে, তো দেখি বললাম দেখি আসেন সুরে বাতায়া পড়েন, ওই বাংলা লিখে লিখে কারণ উচ্চারণ বাংলা উচ্চারণ কি আরবির আরবির উচ্চারণ বাংলা হবে, তাই চেষ্টা করলে কিছুদিনের ভিতরে কয়েক মাসের ভিতরে মানুষ কোরআন শিখতে পারে আলহামদুলিল্লাহ। আমাদের এইসব দুরুষে মানুষ শিখছে না, কত লোক আছে মাশাআল্লাহ শত শত লোক কোরআন কারীম শিখেছেন এই মসজিদে সোনাইয়াল মসজিদ আমাদের সেন্টারে বিভিন্ন জায়গায় আলহামদুলিল্লাহ। এই যারা কোরআন পড়তে যাবেন না একটু সময় বের করুন, আল্লাহ দেখবেন তৌফিক দিবে ইনশাআল্লাহ। আচ্ছা দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকজন এক ব্যক্তির ব্যাপারে প্রশংসা করলো, গুণগান মনে হচ্ছে ভালো কিরকম ছিল। আল্লাহ সুসান কি বলেন, ওয়াজিব হয়ে গেছে, ওয়াজিব হয়ে গেছে, ওয়াজিব হয়ে গেছে। আরেকজনের লাশ নিয়ে যাওয়া হচ্ছে, লোকজন তার সম্পর্কে বললো বলে খুবই খারাপ, খারাপ ছিল, বিশেষ করে আল্লাহ দিনের ব্যাপারে কত খারাপ ছিল সবাই বলছে। আল্লাহ সুসান কি বললেন, একজন কি একজনের লাশ নিয়ে যাওয়া হচ্ছে আর আপনি লোকজন তার প্রশংসা গুণগান বর্ণনা করলো আর আপনি বললেন ওয়াজালা তিনবার, আর আরেকটি জানাজা নিয়ে যাওয়া হচ্ছিল আরেক মৃত ব্যক্তির লাশ, লোকজন তার ব্যাপার বললো লোকটি কতই না খারাপ ছিল, খারাপ ছিল, আর আপনি বললেন ওয়াজালা ব্যাপারটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন, মান আসলাম মান আসনাইতুম আলাইহি খাইরান ওয়াজাবাত লাহুল জান্নাহ, তোমরা যা যে ব্যক্তির ভালো দিক ভালো দিক তুলে ধরেছ, গুণগান বর্ণনা করেছ, ওর জন্য জান্নাত ওয়ারিস হয়ে গেছে। ওয়ামান আসনাইতুম আলাইহি শাররান ওয়াজাবাত লাহুন নার, আর তোমরা যা অকল্যাণ দূরে তুলেছ, যার ব্যাপারে তোমরা বলছো ও তো খুব খারাপ ছিল, ও তো খুব খারাপ ছিল, ওর জন্য জাহান্নাম ওয়ারিস হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তারপর বললেন কি, الملائكه شهداء الله في السماء وانتم شهداء الله في الارض, ফেরেশতাগণ আল্লাহ সাক্ষী হচ্ছেন আকাশে আর তোমরা জমিনে হচ্ছে আল্লাহ সাক্ষী, তোমরা পৃথিবীতে বসবাসকারীদের মধ্যে থেকে তোমরাই হচ্ছে কি شهداء الله في الارض سبحان الله। এটা তিনবার বলল, انتم شهداء الله في الارض, انتم شهداء الله في الارض, انتم شهداء الله في الارض, وفي روايه والمؤمنون شهداء الله في الارض, مؤمنون الله সাক্ষী হচ্ছেন পৃথিবীতে। এই আগে যে ফর্ম ওই ফর্মে আল্লাহ রাসূল কি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনতুম তোমরা, আর অন্য রয়েছে মুমিন বল, তাহলে সাহাবায়ে কেরাম যেভাবে সাক্ষী ওই কিয়ামত পর্যন্ত যত মুমিন আসবেন সবাই আল্লাহর সাক্ষী হচ্ছেন কোথায় বলি আলহামদুলিল্লাহ। এই হচ্ছে মানুষের গুণগান, মানুষ মারা যাবার পরে গুণগান বর্ণনা করার ফলে এক্ষেত্রে আরো কয়েকটি রয়াত এসেছে, আরেকটি রয়াত বলছেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ফায়াশহাদু লাহু আরবাতু মিন আহল আহলি বাইতিহি আও মিন আহলি আবিয়াতি জিরানিহি আল আদনায়াইন আন্নাহুম লা ইয়ালামুন মিনহু ইল্লা খায়রান ইল্লা ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ক্বাদ ক্বাবিল ক্বাদ কুবিলাত ক্বাদ ক্বাবিলতু ক্বাওলাকুম أو قال بشهادتكم وغفرت له ما لا تعلمون যদি কোন ব্যক্তি মারা যায় আর তার পক্ষে তার প্রতিবেশীদের মধ্য থেকে চার ব্যক্তি সাক্ষ্য প্রদান করে, মানে এর আগে গেছে ভালো লোক সাক্ষ্য প্রদান করে, মুমিন মুসলমান সাক্ষ্য দেয় যে এই লোকটি ভালো ছিল, তাহলে রব্বুল আলামিন তাদের কথা শুনে আল্লাহ বলেন কাদ কাবিলতু কাওলাকুম, আমি তোমাদের কথা তার জন্য কবুল করি, কারণ এই জায়গা বলছে এরা ভালো, আল্লাহ বলছে হ্যাঁ তোমরা যখন বলছো ভালো আমি বললাম ভালো, সুবহানাল্লাহ। এবারে আল্লাহ যদি বলে ভালো তাহলে যাবে না, তাই সামনে বলছে আও কাল বিশাহাদাতিকুম তোমাদের সাক্ষ্য আমি কবুল করে নিলাম, ও গাফারতু লাহু মা লা তাআলামুন, আর তার যেসব গুণ কথা ছিল তোমরা যেগুলি জানো না আমি ওগুলো মাফ করে দিলাম, সুবহানাল্লাহ। তাহলে মানুষের দোষ বর্ণনা করবে মারা যাওয়ার পর না গুণগান বর্ণনা করা উচিত? বলছেন আখরাজাহু আহমদ ওয়াল হাকিম শেষ পর্যন্ত হাদিসটি সহিহ। এই হাদিস এসেছে যদি চারজন ষাট করে, অন্য হাদিস এসেছে তিনজন ষাট করে, এরপরে যদি কোন মুসলিম মারা যায় তার জন্য চারজন সাক্ষ্য প্রদান করে রব্বুল আলামিন এদের সাক্ষ্যর বিনিময়ে তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সাহাবায়ে কিরাম বলছেন ওয়াকুলনা ওয়া সালাত ক্বালা ওয়া সালাত, আমরা বললাম তিনজন দিয়ে সাক্ষ্য দেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন তিনজন হবে। আমরা বললাম যদি দুইজন হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন ওয়া ইসনান, সুম্মা লাম নাসআলু ফিল ওয়াহিদ, এজন্য কিছু বলিনি। এর হাদিস যেভাবে আসছে ওইভাবে করতে হবে, দুইজন যদি সাক্ষ্য দিয়ে ভালো লোক এর সাথে কি হবে কবুল হবে। তাই কেউ মারা গেলে যদি ভালো লোক হয় বাধ্য তো দুষ্টতা করতে রাখে, তার দোষ ঢেকে রাখেন, আমরা যেন সবাই ভালো হই, মানুষের সাথে যেন ভালো আচরণ করি, আর আমাদের সকলের উচিত আমরা সবাই পাবো সবাই দোষী, কে বলতে পারে আমার দোষ নাই, কে বলতে পারে আমার পাপ নাই, ঠিক না? আমারও দোষ আছে, আপনারও দোষ আছে, কম বেশি কি করবো, একজন আরেকজনকে ক্ষমা করে দেব, মাফ করে দেব, দুষ্টতা করবো না। যদি আপনি মাফ করেন তাহলে রব্বুল আলামিন আপনাকে মাফ করবে। রয়ে গেলে আরেকটা কথা, আমাদের দেশে দেখলেন সালাতুল জানাজার পরে কোন কোন এলাকায় এরকম দেখেছি লোকটি কেমন ছিল ভাই বলেন তো, এটা হচ্ছে একটা বেদায়, এটা ঠিক না। যে ভালো মানুষ এমনি বলে ভালো, ঠিক না? আর আপনি অবাস্তবকে বাস্তব করলেন, বাস্তবকে অবাস্তব করলেন, এটা কিরকম ভাবে? হ্যাঁ, এটা ঠিক না, এটা বেদা। আরো অনেক বেদাত আছে সালাতুল জানাজার সাথে, ওগুলো শেখ হাসিনুল বানী পরবর্তীতে আলোচনা করবেন, আপনারা শুনতে পারবেন। কিন্তু উপস্থিত হয়ে বলছি যে লোকজন যে বলে গুণগান বর্ণনা করার জন্য, কেউ কেউ আর সলাতুল জানাজা পরে আনা, কেউ কেউ সলাতুল জানাজা আগে বলে তো ভাই আবার কেউ কেউ ওই বুঝে দেয় আমার কথা আমার বলে আসতে কি বলেন বলেন ভাই লোকটি কেমন ছিল, আপনি তার জন্য দোয়া করুন, যেভাবে প্রমাণ তো আছে আল্লাহ সুসংবাদ আসছেন, ঠিক আছে? লোকজন আলহামদুলিল্লাহ। আচ্ছা, যদি আমরা জানি সে অসুস্থ কিন্তু মুসলিম, কিন্তু কি মারা যাওয়া করে মুসলিম জানি একদম নিশ্চিত, তো এই সময় আমাদের জন্য করণীয় কি বলেন, করণীয় কি দোয়া কর। আচ্ছা, সে বড় দত আপনারা করেছেন কোন জায়গায় সলাদ জানা যায়, যদি কেউ মুসলিম হয় وأعذه من عذاب القبر ومن عذاب النار. تكلم قصة من الدعاء الله اتشف قال الدعاء كي وصلت ما نشر جنيد الدعاء تعمل دي دستور دي اتشف جنيد الدعاء عدد دي شيء نشباب هاي تعالي تعرف فضل تعالوا بير سبحان الله الله مغفر له الله دميوكي مغفر له تعالوا قل رحمه واعف عنه وعافي وعافي واعف অর্থাৎ ক্ষমা যেগুলো করেছে একদম তার দুষ্টুটি একদম মিটিয়ে দাও, মোচন করে দাও, তাকে ভালো অবস্থায় রাখো, নিরাপদ অবস্থায় রাখো। তুমি তার আদিত্য মেহমানদারি ইজ্জতের সাথে করো। আকরিম নুজুল, আমরা যখন চলে যাব আল্লাহর দরবারে, যখন আমরা মারা যাব, আমরা আমাদের ঠিকানা কোন জায়গায়? আল্লাহর দরবারে নুজুলান মিন গফুরির রহিম। যখন যাবেন জান্নাতে, জান্নাতে যখন যাবেন ওই জায়গায় আদিত্য সরাসরি রব্বুল আলামিনের পক্ষ থেকে আপনারা পাবেন। আল্লাহ আপনাদেরকে রিজিক দিবে, যারা ভালো লোক ওদেরকে আল্লাহ রিজিক দেয়। সুহাদা বাল আহয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন, রবের কাছে রিজিক পায়। সুবহানাল্লাহ। হাযা ওয়া আকরিম নুজুলা ওয়া ওয়াসসি' মুদখালা। মানুষ মারা যাওয়ার পরেই আল্লাহর রাস্তা শুরু হয়ে যায়। মেহমানদারি, আল্লাহ মেহমান নওয়াজ, আল্লাহ তোমার রিজিক দিবে। চলে গেলেন খবর আপনার কবর এই কবর কোন ঠেকানা অন্যরকম হয়ে যায়। সুবহানাল্লাহ। নিয়মা ভালো লোক যদি হন তাহলে আপনার সম্পর্ক সরাসরি জান্নাতের সাথে, আপনার ইজ্জত কতটুকু? আকরিম নুজুলা। আর কিয়ামতের দিন যখন যাবেন তখন তো বুঝতে পারছি কি অবস্থা, সরাসরি যখন জান্নাতে যাবেন তো নুজুলা মিন গফুরির রহিম। ولكم فيها ما تشتهي انفسكم ولكم فيها ما تدعون جنات جهنم জানেন رب العالمين এর পক্ষ থেকে বলা হবে তোমরা জান্নাতে যা চাইবে তাই পাবে, তোমাদের মনে যা কল্পনা আসবে তাও তোমাদের সামনে পেশ করা হবে, তোমরা যা তলব করবে তাও। সুবহানাল্লাহ। দুনিয়াতে আপনার মন যা আছে আপনি তা খেতে পারবেন? কেউ বলতে পারবে খেতে পারবো? কেউ যদি খুব বেশি খায় তবুও সে তার মন যা আছে সে খেতে পারবে না, বড়াই করবেন না, কেউ রেডি করবেন না, আমি জানি বড়াই নেই। অতিরিক্ত খেলেও মুশকিল, মন চাইছে অতিরিক্ত খেলে এক অক্ত হয়তো খেয়ে নিলেন একটু, অনেকে আছে এরকম বাজি ধরে খায়, ঠিক না? তো বাজি ধরে খাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যত কম হবে তত ভালো। আর তুমি বাজি ধরে একদম পেট ফুটে একদম পরে হসপিটাল, এরকম হয়? হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল। আনা মউত এর বাজি ধরে খাবে পড়াই কিছু। দুনিয়াতে আমরা কেউ মন যাচ্ছে তা খেতে পারবো না, অসম্ভব। অন্যদিকে যদি মন মানে সুস্থ হবে তাহলে এক পর্যায়ে, আর যদি অসুস্থ হয় কোটি টাকার মালিক, বিল্ডিং কতটা, কত বড় বিজনেসম্যান, কত বড় ধনবান ব্যক্তি, আল্লাহ বরং দিয়ে দিয়েছেন ডায়াবেটিস হয়ে গেছে মনে হয় বেশি শুধু ডায়াবেটিস, কি বলেন কতটুকু খায়? আবার যদি কলেস্ট্রল দেখা যায় ও মুশকিল, আবার যদি হয় প্রেসার ও কয়টা, আবার গেস্ট্রিক করলেন কতটুকু খাবেন, টাকা তো হয়ে গেছে কোটি। তাহলে দুনিয়া আসুন না আখেরাত আসুন, ওয়াল আখেরাতু খাইরুন ওয়া আবকা, রব বলেছেন আখেরাত হচ্ছে সর্বোত্তম এবং চিরস্থায়ী। আখেরাতে গেলে আপনি জান্নাতে গেলে ওখান থেকে আর বের হবেন না আলহামদুলিল্লাহ, অত করলেন ওখানে গেলে বেড়ে ফেলবে না, গ্যাস্ট্রিক প্রবলেম থাকবে না, প্রেসারও থাকবে না, মুদখাল আল্লাহ তার যে প্রবেশ পথ অর্থাৎ খবরটাকে তুমি প্রশস্ত করে দাও। দেখছেন একজন জন তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এরকম রেখেছেন, কারণ আল্লাহ যা চায় করতে পারে। সুবহানাল্লাহ। আচ্ছা দেখুন, কবরের ব্যাপারটা এটা হচ্ছে গাইবি, আমরা দেখব না। একটা মানুষের ভালো অবস্থা আছে আমরা দেখব, একটা মানুষের খারাপ অবস্থা আমরা দেখব, গাইবি ব্যাপার কি আর চলে না। কবরের ব্যাপার, কবরের আলাপ হতে পারে, কবরে যে আছে সে ভালো অবস্থায় থাকতে পারে, এটা আমাদের আকিদা। আর শুনুন, দেখার ব্যাপার না, আমি বলবো না যে আমি আগে কবর দেখব, মুনকার নাকি কি প্রশ্ন করেন তা আর দেহার জন্য টেপ লেগে গিয়েছে হবে না। আচ্ছা বলেন কি প্রশ্ন করেন, আমাদের প্রত্যেকের সাথে ফেরেশতা রয়েছেন, খেলা মুখে আরো ফেরেশতা আছেন সামনে পিছনে, আজকে কি আমাদের হেফাজতের জন্য রব্বুল আলামিন লাগিয়ে দিয়েছেন? সুবহানাল্লাহ ভাই। আচ্ছা দেখেন, আমাদের জন্য আমাদের প্রত্যেকের সাথে দুজন কারিন রয়েছেন সাথী, একজন ফেরেশতা আর একজন কি আর একটা শয়তান, প্রত্যেকের সাথে রয়েছে। আচ্ছা এদেরকে আমরা দেখছি, এক ইন্ডিয়ান ফেরেশতাকে আপনি বলেন তুই, তো আমরা বুঝতে পারবো কত বড়, কিন্তু আমাদের সাথে আছে ফেরেশতা আছে। আমাদের বিশ্বাস এই মজলিস এখন ফেরেশতা আমার ঘিরে বসেছে, সুবহানাল্লাহ। বিশ্বাস আছে কি আপনাদের? রব্বুল আলামিনের কিছু সংখ্যক পর্যটক ফেরেশতা, তাদের কাজ হচ্ছে আমরা দিকির মজলিস খুঁজে খুঁজে বসা, যখন তারা এক জায়গায় যাবেন দেখবেন আল্লাহ দিকিরের মজলিস, একজন আরেকজনকে ডেকে বলেন এই হারুম মহিলা হাজ দিবেন, তোমাদের প্রয়োজনের দিকে তোমরা আসো, কি কি হয়েছে তোমাদের প্রয়োজন, সবাই নিজের চতুর্দিকে ঘিরে ঘিরে বসে সুবহানাল্লাহ। বসতে বসতে একজন আরেকজনের উপরে উপরে একদম আকাশ পর্যন্ত পৌঁছে যায়, সুবহানাল্লাহ। আমরা দেখি তাদের কি গাইবের ব্যাপার, মুনকার নাকি প্রশ্ন করবে ওইটা নিশ্চিত, এটা কি গাইবের ব্যাপার তুমি দেখবে না, কবরের কি অবস্থা ওইটা সে বুঝবে আমি দেখবো না, সুবহানাল্লাহ। তাই অনেকে খবর আদাকে অস্বীকার করে, স্পষ্ট কোরআন এবং সুন্নাহ খবর মজুদ, খবরে যে ব্যক্তি আছে হয়তো সে আদা প্রাপ্ত হবে, সাজা প্রাপ্ত হবে, আর না হয় নিয়ামত প্রাপ্ত হবে, মজুদ কোরআন সুন্নাহ কে অস্বীকার করার মতো কিছু নেই। বললাম এটা হচ্ছে গাইবি ব্যাপার, আপনি দেখবেন না। আচ্ছা তো واغسله بالماء والثلج والبرد والله তুমি ওকে গোসল দিয়ে দাও, মানে ধৌত করে দাও পানি দিয়ে, الثلج বরফ দিয়ে, والبرد শিলা দিয়ে, বরফ শিলা বরফ পড়ে না বরফ উর্দুতে বলে আওলা, ওই আওলা না আওলে অথবা আওলা, বরফ তো বুঝি স্নো, আরেকটা আলাদা মা পানি, তিনটে করে বলা হয়েছে, পানি দিয়ে বরফ দিয়ে শিলা দিয়ে একদম ভালো করে ধুতে বসে, কারণ গুণা হচ্ছে গুণা পাপ কাজে গরম আগুন, আর আগুনের সাথে আগুন মিলবে কাগজ উল্লাহ বলি, হ্যাঁ আপনি দোয়া করলেন তার জন্য ওইটা, আর সোলা শেষে ও বললো এত খারাপ ছিল এই সার আল্লাহ রুটি ভালো হয়। যেমন আমরা শুনেছেন কিছুদিন পূর্বে যে আলেমকে বাংলাদেশের মাটিতে ফাঁসি দেওয়া হবে, আলেমের দিন কেউ এটা কেউ এটা, আবার আমি শুনেছি কি কেউ নাকি ওই মিষ্টি বিতরণ করেছে, এটা মুসলিম না গরিব মুসলিম, 42 বছর আগের ঘটনা, তুমি নিয়ে না হয়তো তোমার জন্মই হয়নি, ঠিক না? আপনি যদি সচত্বকে দেখেন ওই আমি বলবো না, কিন্তু আমার কথা হচ্ছে আপাতত কি ভাড়া একটা মানুষ মারা গেছে যার জন্য লক্ষ লক্ষ মানুষ দোয়া করেছে, একজন দুইজন না আমিও দোয়া করেছি, বিশ্বাস পূর্ণ করে রাখ। আমি দোয়া করি, আমি আপনাদেরকে বললাম আমি নিজে দোয়া করছি, আরো দোয়া করছি, দোয়া করব ইনশাআল্লাহ। আর তারা কি করে হিংসা, বললাম হিংসা ঠিক না, হ্যাঁ হিংসা, যে কোনো মুসলমান মারা গেছে খবরদার, আরেকজনকে তুমি ফাঁসিয়ে দিও না, এই আমাদের দিন, আল্লাহ যদি তোমাকে ফাঁসিয়ে দেয় তো যাবে কোথায়? এইসব ব্যক্তিগত গ্রাম চলে না, যে কোনো মুসলমান তোমার জন্য উচিত, তার কল্যাণ করবে। মারা গেছে সরকার থেকে ওইটা তার ব্যাপার, ওইটা কি তার ব্যাপার, ওইটা সে তার ব্যাপার, কিন্তু তুই সাধারণ মুসলমান এ তো খুশি হাত খালি দিচ্ছি, যদি আল্লাহ তোমাকে এর জন্য পাকড়াও করে তুমি যাবে খেয়াল করবে। অন্যদিকে কারো বিপদ থেকে হাতে লিখতে নাই, আজকে ও বিপদগ্রস্ত হচ্ছে, যদি আগামীকাল তুমি যদি বিপদে পড়ো থেকে কি করবে? মুসলমানদের সারা বিশ্বে মুসলমানদের কি অবস্থা? আর আপনারা করেছে গালিম কে করেছে, তুমি একটা দল করো বলে, দল করো না কোরআন শুনে বলো, উত্তর ঠিক, দল করো না কোরআন বলো, দল করো না আল্লাহ বলো, দল করো না আল্লাহ শুরু করো, তাই মনটা ফ্রেশ করবে, এগুলো আল্লাহ আপনাকে মাফ করবে ইনশাআল্লাহ। দুনিয়া তো ক্ষমা পাবেন, ভালো জিন্দগি পাবেন, আখেরাতও পাবেন, বুঝতে পারছেন? আর একদম রাস্তা ঘুরে যাবেন জান্নাত, কি পাবেন বলেন? জান্নাতুল ফিরদৌস, জান্নাতুল ফিরদৌস ইনশাআল্লাহ তাআলা। তাই লোকজনকে ক্ষমা করবেন। মুসলমান যতক্ষণ পর্যন্ত ইসলামের ভিতরে আছে, হতে পারে ইখতিলাফ মতবিরোধ আছে, অনেক অনেক আছে মানে প্রত্যেকেরই বলছে সে এটা ভালো, ও ভালো, ওটা ভালো, হয় না? পরবর্তী হাতে হাতে শূন্য নিয়ে, বুঝতে পারছেন? যেমন সে বলছে এটা শূন্য, আর বলছে এরা করো না, এ নিয়ে কত রয় আমার দেশে, আপনারা শুনছেন? আরেকটা যখন শুনি বড় দুঃখ লাগে, ছেলেরা বা মুসলমানরা পড়াশোনা বুঝে সালাত করছে, রুকুতে যাওয়ার সময় আল্লাহ আকবার রুকুল আদায় করে যাচ্ছে, রুকু থেকে যখন উঠে তখন রুকুল আদায় করছে। শুধু আমরা এখানে করি না, অনেক আছে আলহামদুলিল্লাহ যারা হক বুঝে বাংলাদেশ গিয়েও করে, করে না? আমিও তো করি, সেও করে, আমরা করেন যারা করেন হাত বাংলাদেশ করেন মাশাআল্লাহ, শুনেছি আচ্ছা। ও কি বলছে বললো আগে থেকে ভালো একজন আগে বলছে, আপনারা দেখছেন আমি সেদিন তার বক্তব্য শুনলাম, বলছে দেখছো আরে কিছু মজুদ মসজিদে এরকম এরকম করে, আপনারা শুনেছেন কিনা? ইন্নালিল্লাহ বলছে এটা নাকি একটা নতুন ঈদ না? আচ্ছা আপনারা কি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন, ফিতনা হবে না সুন্না হচ্ছে, এই ফিতনা জুড়ে আমিন বলে বলে ইমাম যখন বলে অন্তালি তখন বলে আমিন, এটা আর একটা ফিতনা। আল্লাহ এটাকে হিদায়াত দিন, বুঝার তৌফিক দিন, খবরটা হক জেনে হক রোপণ করবেন না। আমি জানি এদের পূর্বিকা যেসব বিদ্যালয়েরা চলে গেছে, সেদিন যে ব্যক্তির বক্তব্য আমি শুনেছি আর সে বলছে এটা কি ফিতনা, এনার উস্তাদ বা উস্তাদের উস্তাদ তাদের ধারণা কি আমি জানি, তারা বলছেন এই সবই শুননা, কিন্তু আমাদের হানফি মাধব এটাকে অগ্রাধিকার দেবে। তারা কি বলেন, হানফি মাধব এটাকে আমরা অগ্রাধিকার দিয়ে দেখে, কিন্তু বলছেন যে সবই শুননা, তাহলে এবারে কেউ যদি ওই শূন্যতার উপর আমল করে তাহলে এটা শূন্য ফিতনা হচ্ছে না শূন্য হচ্ছে? এই যে ব্যক্তি ফিতনা বলছে তার উস্তাদের উস্তাদ, উস্তাদের বক্তব্য মৌজুদ, তার বিষয় মৌজুদ, বই পুস্তক মৌজুদ, আমি নিজে অনেক পড়েছি, আর সে এখন আমার যেমন হয় শুধু রাজকে সামনে রেখে হিংসা বিদ্বেষকে সামনে রেখে এরকম কথা বলতে না, বাস্তবে সে বলতে পারে না। আল্লাহ এদেরকে বোঝাতে অভিজ্ঞ আর হৃদয়, কিন্তু আমরা যদি ওদের মতো না হব সুন্নতের কথা প্রচার করবেন, কিন্তু একটা মানুষ সুন্নতের উপর আমল করছে না সে বলছে আমি আমার এই জন্য আপনাকে আপনি তাকে দিন থেকে খারিজ করে দিবেন না, এটা কিন্তু আরেকটা প্রশ্ন। আমাদের কিছু লোকেরও দুজ আছে, ওদের দুজ আছে সীমা লঙ্ঘন করে না, হিকমতের সাথে প্রত্যেকটা জিনিস সুন্নত প্রচার করতে হবে, আমলও করতে হবে, কিন্তু আপনি যখন কথা বলেন তখন গালি দিয়ে কথা বললেন তো আরো আমি কি করব, দাওয়া করতে গিয়ে স্বাধীনতা বজায় রাখতে হবে, নম্রতা বজায় রাখতে হবে। রব বলেছেন ফাকুলা লাহুম কাওলান লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু ওয়া ইখশা। মূসা আলাইহিস সালাম আর হারুন আলাইহিস সালামকে আল্লাহ বললেন যাও ওই ফিরআউনের কাছে, ও সীমা লঙ্ঘনকারী, ওর কাছে তোমরা দুজন গিয়ে নরম ভাষায় কথা বলবে, হয়তো সে হেদায়েত পেয়ে যেতে পারে, আপনি বলেন তো আল্লাহ কি জানে না ও হেদায়েত কবুল করবে না, আল্লাহ জানে হেদায়েত কবুল করবে না জানে আল্লাহ, এত ছোট আল্লাহ মূসা আর হারুন আলাইহিমাস-সালামকে বলছেন তোমরা যাও গিয়ে তার সাথে নরম ভাবে কথা বলো। কিছু প্রাসঙ্গিক আলোচনা করলাম, খেয়াল রাখবেন আল্লাহ আপনাদের বুঝাতে অভিজ্ঞ আমাদের সকলকে, ওয়াসিলহু বিল মাই ওয়া সালজি ওয়াল ফা দুআ জানাজা সালাতের দুআ তে এটা আপনারা সবাই শিখবেন বুঝলেন, ওয়া আরদিলহু দারান খায়রান মিন দারি ওয়া আহলান খায়রান মিন আহলি ওয়া যাওজান খায়রান মিন যাওজি, সুবহানাল্লাহ কত সুন্দর দুআ, ওয়াল্লাহ এর যে বাড়ি রয়েছে এর বাড়ি থেকে বাড়ির বদলে তুমি আরো উত্তম বাড়িটাকে দাও, দামানি বাড়ি ঘর আব্দুল হুদান খায়রুন মিন দারি আহলান খায়রুন মিন আহলি, তার পরিবার স্ত্রী যে রয়েছে কাচ্চা কাচ্চা সবের মধ্যে আনন্দ সামিল, আর বিশেষ করে তার স্ত্রী এর থেকেও আরো উত্তম স্ত্রী উত্তম পরিবার তাকে দাম, সুবহানাল্লাহ এটা বুঝে গেল বলেন তো বুঝে গেল বলেন জান্নাতে ইনশাআল্লাহ তাআলা ওয়া যাওজান খায়রুন মিন যাওজি, আচ্ছা আরে বুঝে গেল আরে আহল যেহেতু যাওজ সবচেয়ে সামনে তাহলে আহল মানে তার পরিবার আর যাওজ হয়তো তার স্ত্রী ও তার সামনে, ওয়া যাওজান খায়রুন মিন যাওজি ওয়া আদখিলহুল জান্নাহ, আর তুমি তাকে জান্নাতে দাখিল করাও, আর কি করো আদার কবরি আদার না, আর তুমি তাকে কবর আদাব থেকে আর জাহান্নামের আদাব থেকে না যাচ্ছি, সুবহানাল্লাহ কি বলেন কত সুন্দর লাগে না, আমরা তো খুব সুন্দর হারা করেন খুব সুন্দর বঙ্গালীরা স্লোগানে এক নম্বর হয়েছে এক নম্বর না রে তো তুই নম্বর বল আলহামদুলিল্লাহ তাহলে আমরা উপকৃত হব বেশি ইনশাআল্লাহ, যেহারে জানলে আর ওজন ওহাল জানতে এমনি ও জানতে ভালো, যেহারে মারা যাওয়া ওহান নতুন সেটিও জানতে হবে, যেখানে সুহানের স্লোগান দেয় স্লোগান সুহান, যেখানে আল্লাহ আকবর ঠিক না, এই যে রয়টি আউদ্দিন মালিক বর্ণনা করেছেন সহিহ মুসলিমের হাদিস, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির সালাতুল জানাজায় দোয়া করলেন আল্লাহু আকবর হাত্তা তামান্নাইতু আন আকুনা আনা হুয়া, এমনকি আমার মনে কামনা আসতো হায় হায় যদি আজকে এই জানাজায় আমি হতাম, সুবহানাল্লাহ আমি দোয়া কে করেছেন বাবা মুহাম্মদ রাসূলুল্লাহ, এত সুন্দর দোয়া আর আমরা এই দোয়া শিখি না, শুকতে রাজি শিখতে রাজি না, জানাজা সওয়াব যখন আসে বা আপনার কেউ আত্মীয়জন মারা গেলেন পূজন কে পড়াবেন, কোন মোল্লা পড়াবে, কোন লুইজি পড়াবে, কোন আলেম পড়াবে, কোন ইমাম পড়াবে? অথচ আপনার বাপ মারা গেছে, আপনি সলাৎ পড়াবার বেশি উপযোগী, অমুক অমুক অমুক থেকে সত্যটা মিথ্যা আপনার উপযোগী না। আপনি যে নিয়তে আপনি সলাৎ পড়াবেন এই নিয়ত করো ইমাম, ইমামের না। তবে এখানকার পরিস্থিতি যেহেতু ওলামা ইমাম নিযুক্ত আছে, মসজিদে নিয়ে গেলে মসজিদের ইমামের হক বেশি, কিন্তু আমাদের দেশে সাধারণত দেখবেন ওই তার উত্তরাধিকারী ই পড়ায়, তাই বেশিরভাগ তার উত্তরাধিকারী জানে না সব, তো কি করে অমুক পড়াবেন, অমুক আলিম পড়াবেন। আমার গ্রামের এক ব্যক্তি মারা গেল গত বছর সম্ভবত, সে কোরআন সুন্নাহর অনুসারী হয়ে গেছে আলহামদুলিল্লাহ, তারা দাওয়াতি কাজ করতো কয়েকজন মানুষ, এই লোকটির বয়স কিন্তু বেশি না, তো মনে করেন 53-54 হবে, বেশি না বয়স, মারা গেছে। এখন এলাকায় নাকি আমি শুনলাম লোকটির মুখ থেকে আলোচনা চলছে কে তার সহায়তা পাবে, এখন তো ট্রেয়া করেছে ওর তো ওখানে তো আর কোনো আলিম নাই, তার হক বেশি, আমি বললাম অসুবিধা নেই। আব্দুল সুহুর কে বলো, আব্দুল সুহুর ভাই উনি হয়তো আবু তাহার আনা আমাদের নিজের মৌলানা মজুর মুফতি মৌলানা মজুর ও হয়তো পড়াবে কোরআন সুন্নাহর অনুযায়ী মজুদ পরে ভাই আবু তাহের সালাত পড়িয়েছেন, লোকজন এবারে কি বলছে সে যেরকম ছিল ওইরকম তার ইমাম তো সুবহানাল্লাহ আল্লাহ কবুল করেছে। এখন আর আগের মতো না, বাংলাদেশের আনাচে কাছে সর্বত্রই মজুদ কোরআন এবং সুন্নাহর অনুসারী আমরা বলি আলহামদুলিল্লাহ। 20 বছর আগে এরকম হতো না, 22 বছর আগে এরকম ছিল না, লোকজন বুঝতেই না আপনা হক। আমি সিলেটের মাটিতে এরকম দেখি ছাত্র জীবনে, বর্তমানে আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর কয়েকটি মসজিদ হয়ে গেছে, মাদ্রাসাও হয়ে যাচ্ছে, সামনের দিকে আরো অনেক কিছু হবে ইনশাআল্লাহ, বুলন্দ হবে সারা বাংলাদেশ, সারা ভারত, সারা বিশ্বে ইনশাআল্লাহ। وانتم الاعلون ان كنتم مؤمنين সবাই যদি মুমিন হয় রব্বুল আলামিন সাহায্য করবে, শিরিক বিদাত ছেড়ে দিয়ে তোমরা হকের পথে আসো দেখো আল্লাহর পক্ষ থেকে সরাসরি সাহায্য আসবে। তুমি আল্লাহর নাফরমানি করছো, শিরিক করছো, বিদাত করছো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করছো, কি রকম আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে? তাই আমাদের সকলের উচিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ থেকে অগ্রসর হওয়া। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো। আল্লাহ তুমি আমাদের সকলকে হিদায়াত দাও। আল্লাহ যেসব আহলে ইলম উলামা মারা গেছেন আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করো। আল্লাহ যারা বিপদগ্রস্ত আছেন, আল্লাহ যারা জেলে বন্দী আছেন, আল্লাহ যারা মজলুম অবস্থায় আছেন, পৃথিবীর যে কোনো স্থানের মুসলমান উলামা আল্লাহ তুমি তাদেরকে সাহায্য করো। আল্লাহ আমাদেরকে সকলকে তোমার হকের জন্য, তোমার দিনের জন্য কবুল করে নাও, আমাদের সকলের মনকে ফ্রেশ করে দাও। আল্লাহ আমাদের সকলকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দাও। আল্লাহ আমাদের সকলকে তোমার দিনের উদ্দেশ্যে ভাই ভাই হয়ে যাওয়ার তৌফিক দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা আকরি আমওয়ালানা ওয়া আওলাদানা وبارك لنا فيما أعطيتنا وزدنا من فضلك يا ذا الجلال والإكرام. اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. جزاكم الله خيرا.